আনন্দ বজারু ফেরি গলে মুহি এ কথা কি শোভা পাইব এ কথা কি শোভা পাইব ছপন ভোগরু কণিকায় দেলে ছপন ভোগরু কণিকায় দেলে সরি জীব কি হে আঞ্জুড়ায় দেলে নরেন্দ্রর জড় সুখী জীব কি হে কালিয়া ঠাকুর তুম শ্রীমন্দির খালি হাত নেই তুম শ্রীমন্দির খালি হাত রে ফেরি নাহি কেহি কড়া শান্ত ছপন ভোগরু কণিকায় দেলে ছপন ভোগরু কণিকায় দেলে সরি জীব কি হে জগতনাথ যাউছি মু ফেরি শ্রীক্ষেত্র ছাড়ি যাউছি মু ফেরি শ্রীক্ষেত্র ছাড়ি আউ ন চাহিবি কলা মুখ ছপন ভোগরু কণিকায় দেলে ছপন ভোগরু কণিকায় দেলে সরি জীব কি হে জগতনাথ জগতনাথ আনন্দ বজারু ফেরি গলে মুহি এ কথা কি শোভা পাইব এ কথা কি শোভা পাইব ছপন ভোগরু কণিকায় দেলে ছপন ভোগরু কণিকায় দেলে সরি জীব কি হে জগতন